আমরা নবীন, আমরা তরুণ, আমরা নওজোয়ান, উড়াবো এই ধরার বুকে তাওহীদি নিশান। আমরা নবীন, আমরা তরুণ, আমরা নওজোয়ান, উড়াবো এই ধরার বুকে তাওহীদি নিশান। আমরা নবীন, আমরা তরুণ, আমরা নওজোয়ান, উড়াবো এই ধরার বুকে তাওহীদি নিশান। আমরা কাশিম, আমরা উমর, আমরা যে খালি আঘাত হেনে ভাঙব মোরা এই সমাজের নি। আমরা কাশিম, আমরা উমর, আমরা যে খালি আঘাত হেনে ভাঙব মোরা এই সমাজের নি। লড়ব মোরা খোদার পথে, লড়ব আমর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আমরা নবীন, আমরা তরুণ, আমরা নওজোয়ান, উড়াবো এই ধরার বুকে তাওহীদি নিশান। আমরা নবীন, আমরা তরুণ, আমরা নওজোয়ান, উড়াবো এই ধরার বুকে তাওহীদি নিশান। মজলুমেরই আর্তনাদ দে ভারী যে আকাশ, কাঁদছে ওরা আকা তোরে করছে হাহুদা। মজলুমেরই আর্তনাদ দে ভারী যে আকাশ, কাঁদছে ওরা আকা তোরে করছে হাহুদা। চির তোরে জালিম শাহী রানবো যে পতন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আমরা নবীন, আমরা তরুণ, আমরা নওজোয়ান, উড়াবো এই ধরার বুকে তাওহীদি নিশান। আমরা নবীন, আমরা তরুণ, আমরা নওজোয়ান, উড়াবো এই ধরার বুকে তাওহীদি নিশান। আল্লাহ হলেন মোদের শাসী, নাই তো কোন ভয়, তারই মদদ পুঁজি করে আনবো যে বিজয়। আল্লাহ হলেন মোদের শাসী, নাই তো কোন ভয়, তারই মদদ পুঁজি করে আনবো যে বিজয়। তারুণ্যেরই দীপ্ত শিখা দুরন্ত মিশন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আমরা নবীন, আমরা তরুণ, আমরা নওজোয়ান, উড়াবো এই ধরার বুকে তাওহীদি নিশান। আমরা নবীন, আমরা তরুণ, আমরা নওজোয়ান, উড়াবো এই ধরার বুকে তাওহীদি নিশান। আয়রে দামাল, আয়রে কিশোর, আয়রে ছুটে আয়, বজ্র মুঠে নিশান হাতে বিপ্লবী গান গায়। আয়রে দামাল, আয়রে কিশোর, আয়রে ছুটে আয়, বজ্র মুঠে নিশান হাতে বিপ্লবী গান গায়। শপথ নেব খোদার পথে বিলাতে জীবন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আমরা নবীন, আমরা তরুণ, আমরা নওজোয়ান, উড়াবো এই ধরার বুকে তাওহীদি নিশান। আমরা নবীন, আমরা তরুণ, আমরা নওজোয়ান, উড়াবো এই ধরার বুকে তাওহীদি নিশান। লড়ব মোরা খোদার পথে, যায় যদি যার প্রাণ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।